بسم الله الرحمن الرحيم باب في بيان نواقض الوضوء ازير باب يما نواقض الوضوء ينرى بيان غرزب باذن الله تبارك وتعالى تلبين ارى يرغتو وضوء خطا قلم يرباد مسح على الخفين ان الخطا قلم وضوء سنن وضوء داس فروض ان داس بيان قلم هم بيان غرد وضوء هون جي باجا غي باب يما جي تلا ارت اسلام مجي دون احكام قلاسه নুয়াসুরিউল্লাহ যেদিন দরুরি আছে কলাসে ইম্বে গুণ জানি লওয়া ফুরিব এটা উত্তরে নুয়াসুরিউল্লাহ উলিয়ারে শরতের উত্তরে ওদু ওদু ইবে ভাঙে যা গতি হনক কাঞ্চি কেউ দরে ভাঙে ইন জানি লাম না দরুরি আর বেশি বা ইন দিয়ে সোয়াল গজি আনো জং মাঝে হাজির লাম দিয়ে আল মুলাখাস আল ফিকহ তুন বাবু গবু ইয়াঙ্গুরির বাবুন ফি বিয়ান নওয়াকিদ উযু ওযু হন হন চিতে বা ফেলে ওযু ভাঙে ফেলে দে বায়ান অনরাস সবিলেন হলে মানুষ সকলের পেশাবাস জায়গা পায়খানার জায়গা ইনত তুন খনকান শিস নিয়ে দিলে ওজু ভাঙি দেওয়া গই লেকিন মোমার রাস্তা তুন মায়া হইন হোক মরপয়েন হোক হাওয়া নিলে দিবে জরিয়া ওজন ভাঙিব বাকি অন্য যে তুন শিস নিয়ে নজরিয়া ওজু ভাঙি দেওয়া গই মাসালান মায়া হইন তুন দাসে এস্তেহাদার খুন নিয়ে লিবে আরিম এখন ওজু ভাঙি যাবে গই হেন্দ্রে হায়দের খুন নেফাসের খুন ইনের জরিয়া তো ওজু ভাঙিব ভাঙিব হামা ইনের মাঝে ফাঁকুলিয়া মতো গোসল করা ফুরিব লেকিন এস্তেহাদার মাঝে গোসল করা নভরে দুই ফেলে হারে এদুরের মাঝে নুমাজ চলি ভারে রোজা ধরি ভারে মরত পেন তো মনি বাইরে এসে হতা সাদি মানে গোসলও আজিব ওজু তো হামা ভাঙি দেবে গই আর মদি ওদি ফেসাব ইন এলে তোমাজে ওজু ভাঙি দেবে গই আর যদি মরত মায়ে হয় না মরত পেন ফিসার আসাতুন হাওয়া নিলে দৈলে পায়খানা গজি দৈলে ওজু ভাঙি দেবে গই ইন আল্লাহ তবারক ওয়া তাআলা কোরআন শরীফের মাঝে জিকির গজি ইয়ানি আওজা আহাদুম মিনকুম মিনাল গায়িত ইবাদ তো মোরাদ যে পায়খানা গত্য গিয়ে হেড়ে পেশাব পায়খানা যদি গজি নজরিয়া ওজু দাসে ভাঙি দেবে ইয়ার বাদে অনারে জিয়ান কইলাম বাইয়েন ওজু ভাঙে দে শীত হাওয়া জরিয়া ওজু ভাঙি দেয় গই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকবালুল্লাহ সালাত আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইতাওয়াদ্দা হনিকে হাদাস গজি দইলে এবার ওজু ভাঙি দেবে গই ইয়ার বাদে ওজু ইয়ার বাদে নমাজ সরদ নমাজ কবুল নরব হামহা ওজু বানিয়ারে নমাজ পড়া ফরিব তো আর খনুক মানছি যদি হাওয়া নিলে দিয়ান সকগজি নিজের ফিসার আর সাত্য হাওয়া নিলে দিয়ান সকগজি আওয়াজ ন শুনে ন শুনে দৈলি বাতু ওজু ন ভাঙিব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই দে এলায়ন শরীফ হাত্তা ইয়াসমা সাউতান আও ইয়াজিদু রিহান ইবা মুত্তাওয়াক্কাল হাদিস যে খনুক মানছি ফাইদ দি বলিয়ারে ইয়া হাওয়া নিলে বলিয়ারে সকগজি ইবে ইয়া আওয়াজ ন শুনে বাসন ফা তৈলি হিবে ইয়ে নমাজ তো নেনসারাফ নইব নমাজ তো না যাবে গই ইবার ওজু ভাঙি বলিয়ারে খাওয়া না যাবে তিন দিল্লা হনুক মানুষ তো গা তুন দাসে লোন ইল্লি ইয়া দাসে না হতো লোন ইল্লি ইয়া দাসে মানুষই বা দুঃখ পাই খনকানে ইজরে নলে খ গজ্জি ইনজরে ওজু ভাঙি মনে না না ভাঙিব ইয়ান মানে কিছু ওলামা কলার খেলাফ আছে লেকিন আল আফদল ওজু বানে ফেলন আল আফদল ওজু বানে ফেলন ইয়ার বাদে হনুক মানুষ তো আকল ইয়ান কি গিয়ে গই আকল যায়লে গিয়ে গই ইমান কিছু খাইয়ারে মাসালান মানুষের নিশা খাইয়ে আকল গিয়ে গই ইয়া নইলে তো আছে খনকাম বেদিশ ইয়ারে এক মাহ মিক্কা হয় বিহুষ মিক্কা হয় ইয়ারে আকল গিয়ে গই আন্দরে ফল ইয়ারে আকল গিয়ে গই হেন হালতার মাঝে ওজু ভাঙি যাবে গই ওজু ভাঙি যাবে গই আর হনুক মানুষ যদি ইসলামত দিনে তো নিয়ে গিয়ে গই দিলে মানুষই বার ওজুও ভাঙি যাবে গই ইয়ার বাদে মিন নোয়াকিদুল উযু আকুলুল আহমিল ইবিল যদি হনুক মানুষ জমলর উঁড়র গুস্ত হাই দিলে ওজু ভাঙি দেবে গই খংখালিও বেশ খালিও কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হুজার গজি আল্লাহ নবী সরাহাতান ইবিলর গুস্ত দিবা উঁড়র গুস্ত দিবা খাইলে ভাঙি দেবে বলে আল্লাহ নবী কই দিয়ে ইবা হাদিস মুসলিম শরীফের মাঝে আছে হাদিস ইবা মুসলিম শরীফের মাঝে আছে ইনদিল্লাহ দুয়া হাদিস আছে ইয়ার বাদে অন্য কোন ফাঁদ দিয়া গুস্ত সালাম খাই দিলে নজরিয়া ওজু নভাঙিব ইয়ার বাদে হনুগ্য মানুষের নিজের সরম জায়গা হেন্দিল্লা মায়া হেন্দরে শাহওয়াত সাঁদে দজ্জি দইলে মুর্দা দুইয়ে দইলে ওজু ভাঙি যাবে গই এন্দাসে বেশি ওলামাক কল হইয়ে আর কিছু ওলামাক কল এর মাঝে খেলাফ করছে লাকিনাল আফজল ইয়া খোয়ানি যদি হনিকে নিজের দাসে সরম জাগারে পরদা সারা দজ্জি দইলে নিজের হাত লেয়ারে ওজু বানান আফজল ইয়ান কিছু ওলামাক কল নবাইব হইয়ে তাল্লা খদ আর মাইয়া মহেন্দ্রের শাহত সাঁতে ধরিলে হাইস মাঝে আছে দিনীয় মাসুল জাকর মাসুল মারা বিশে হওয়া ইনজরিয়া ওজু ভাঙি যাবে হয়ে দিয়ান হেতাল্লা ওজু বানান ইয়ান দে বেশি আফজল এখতলাফ মাঝে নভরি হাজিস মাঝে ফাই ধরিলে আরা কি করে ফেলাইম ইয়ান হাজিস দিয়ে আমল করে ফেলাইম ওজু বানে ফেলাইম ইয়ান দে আফজল বেশি কেলা আর ইসলামে তাহারাতাল্লাহ বলিয়ারে এ ওদুল্লা বুলিয়ারে পাখি থাকুন এনলা বুলিয়ারে বেশি এহতিমাম করছি হাজ করে মোমেন বান্দা দিন আছে এনে ওদুরে বাকি থাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এ ওজুওয়ালা মানুষ সকল হামিজা তাহারতে থাকে তারা বেশি পছন্দ করে এ আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন মাহিদিন আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশি পছন্দ করে যে তারা তওবা করে মানুষ আছে তারা আর যে তারা নাকি জাহের বাহের জাহেরাতে বাতেন নিজের আছে ইনরে ফাঁক রাখে সাফ রাখে হামিশা নিজের ভিতরে হাসত খেনা ভোগ তো ইন্য রাখে ইয়ার বাদে হামেশা উজুলি থাকে হিনলা গোসল হাজতের গোসলি থাকে পাক সাফ থাকে নিজের দাসে দাঁতরে মুখ করে সাফ করে রাখে ইনল দিদি আছে আল্লাহ তবারক ওয়া তাআলা বেশি পছন্দ করে কেল্লা ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল আল্লাহ তবারক ওয়া তাআলা বেশি সুন্দর সুন্দররে পছন্দ করে এটা লবাইন আর খররে সাফ করে রাখিম আর আর দাসে দাঁতরে সাফ করে রাখিম আর আর মুখ করে সাফ করে রাখিম আর আর দাসে যেদিন আবাক কল আছে ইনরে সাফ করে রাখিম খুশবু ইস্তেমাল করিম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুশবুরে বেশি পছন্দ করতো খুশবু ইস্তেমাল করিম থাকলে এ খুদু মানছি মুসর লম্বা করে রাখে লম্বা করে না রাখিও নকর লম্বা করে রাখে ইনর লম্বা করে না রাখিও জেন্দিলা করি আর শরীর তো হইয়ে হিন্দা করি আর সাফ সুতরা থাকিম ওনারা জানো এখনের হালাতের মাঝে পুরা দুনিয়ার মানুষ সকলে আল্লাহ নবী সুন্নত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত যেন আশরাত মিনাল ফিতরা হয়ে খামসাত মিনাল ফিতরা হয়ে আর খামসাত মিনাল ফিতরা হয়ে ইনলিয়ার কাছে দুনিয়ার মুসলমান গায়ে মুসলমান বেগুনে খন্দিল্লা করে এহতিমাম করে অনরা দেখর কাজ করি এজমান মাঝে বা করোনা ভাইরাস কয়ারে বাইরে ইবাম মাঝিদ আছে পাক সাফ তাকে দেখি তারারে ব্যারামে জলদি করে নফা আল্লাহ তাবারক ওয়া তাআলা আর অনরা বেগুনরে পাক সাফ তাকি বললা ফাকসাক তাহলে যে সিফাত কল আছে ইন নিজের ভিতরে রাখি বললা বলি আল্লাহ ইয়ারার তৌফিক দোক আর দুনিয়ার মাঝে যাবে আরাম চলে যাবে তুই আল্লাহ ইয়ারা ওনারা বেগুনের হেফাজত করুক আল্লাহ আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।